আল্লাহ পাক রব্বুল আলমিন বড়ই পুরস্কার দাতা এবং সব কিছুই তিনি জানেন। মানুষ যদি আমল করে তো আল্লাহ পাক রব্বুল আলম তার মর্যাদা দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে শাকির, আল্লাহ পাকের নাম হচ্ছে শাকুর, ওয়াকান আল্লাহ শাকির আলিম। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।